দু চোখে পানি ঝরে, কান্না আমার থামে না, এত বোঝাইয়ে মনকে কেন অবুঝ মানে না, দু চোখে পানি ঝরে কান্না আমার থামে না, এত বোঝাই মনকে কেন অবুঝ মানে না, দু চোখে পানি ঝরে কেন খোদা পা দিয়েছে, দুনিয়াতে ভালোবাসা কেন খোদা পা দিয়েছে, দুনিয়াতে ভালোবাসা সেই ভালোবাসায় মেতে ভুলে গেছি যাওয়া আশা, এসেছি ভবের মজারে, এসেছি ভবের বাজারে, সেই বাজার করা হলো না, দু চোখে পানি ঝরে কান্না আমার থামে না, এত ভালোবাসার দেহ সঙ্গে আমার যাবে না, এত ভালোবাসার দেহ সঙ্গে আমার যাবে না, যখন দেহ পচে যাবে কেউ ছোবে কেউ ছোবে না, সবাই লাশ বলে ডাকে, সবাই লাশ বলে ডাকে, কেউ নাম ধরে ডাকে না, দু চোখে পানি ঝরে কান্না আমার থামে না, হায় রে সাধে জীবন, হায় রে সাধের আপনজন, হায় রে সাধের জীবন, হায় রে সাধের আপনজন, করে দেয় রুহে করে দেয় কোরআন খতম, ভুলে যায় সবাই আমাকে, ভুলে যায় সবাই আমাকে, বেশি দিন মনে রাখে না, দু চোখে পানি ঝরে কান্না আমার থামে না, রাগে জীবন দিতে যায় ভুলে যায় মায়ার বাঁধন, রাগে জীবন দিতে যায় ভুলে যায় মায়ার বাঁধন, শরীরে যখন আঘাত হয় বুঝতে পারে যে তখন বলে ভুল করেছি খোদা, বলে ভুল করেছি খোদা, মাফ করে মোরে দানা, দু চোখে পানি ঝরে কান্না আমার থামে না, না বুঝে নিজের শরীর আগুনে জ্বালিয়ে দিয়েছে, না বুঝে নিজের শরীর আগুনে জ্বালিয়ে দিয়েছে, সোনার শরীরটা পুড়ে পোড়া মাছ ভাজা হয়েছে, হাসপাতালে নিয়ে গেলাম, হাসপাতালে নিয়ে গেলাম, তার বাঁচানো গেল না, দু চোখে পানি ঝরে কান্না আমার থামে না, সংসার করতে গেলে অশান্তি হতে পারে, সংসার করতে গেলে অশান্তি হতে পারে, আত্মহত্যা করো না ঠাই পাবে না কবরে, মোনাজাত কাদিয়ামে, মোনাজাত কাদিয়ামে, খোদা ওকে জান্নাত দানা, দু চোখে পানি ঝরে কান্না আমার থামে না, রাগ করেছে খোদা হারাম, রাগে মানুষ জীবন দেয়, রাগ করেছে খোদা হারাম, রাগে মানুষ জীবন দেয়, কেউ দেয় গলায় দড়ি, কেউ আগুনে পুড়ে যায়, রহমাতুল্লাহ তাই বলে যায়, রহমাতুল্লাহ তাই বলে যায়, আত্মহত্যা করো না, দু চোখে পানি ঝরে কান্না আমার থামে না, এত বোঝাই মনকে কেন অবুঝ মনে না, দু চোখে পানি ঝরে কান্না আমার। থামে না। www.anibas.in